السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وموالا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد سمانتو باتري مندولي الله پاك رب العالمين جابتي پروشان ساجي الله پاك رب العالمين যুগে যুগে বহু অবাধ্য জাতিদেরকে তার আজাব দিয়ে ধ্বংস করেছেন যখন তারা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছে। আর যারা নেক লোক ছিল, সৎকর্মশীল ছিল, তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে সম্মানিত করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সম্পর্কেও এই রকমই আল্লাহ পাকের নীতিমালা ছিল যে আল্লাহ পাক তাকে, তার সাথী সঙ্গীদেরকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে সম্মানিত করেছেন। অথচ তারা প্রথম যুগে কত দুর্বল অসহায় ছিল, আর যারা রাসূলুল্লাহ সাল্লামের বিরোধী ছিল তাদের দাপট বেশি থাকলেও আল্লাহ পাক দ্রুত তা ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বে তাদের শক্তিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন এবং তাদের নাম নেওয়ার আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ নেই। আমরা তাফসীর করব সূরায়ে কাফের আয়াত নম্বর 36 থেকে। আল্লাহ পাক এতে ইরশাদ করেছেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন, আমি কত জাতিকে এদের পূর্বে, অর্থাৎ এই কোরাইশ, যারা অবাধ্য কোরাইশ, কাফের মুশরিক, মক্কার মুশরিকরা, আরবের মুশরিকরা, যাদের জন্য বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমখানেই রাসূল করে পাঠানো হয়েছিল, প্রথম যাদেরকে সম্বোধন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের পূর্বে কত জাতিকে আমি, মিন কারণ মানে কত জাতি, কারণ আরবি ভাষায় যে কোনো জাতিকে বলা হয়, আর সেটাকে আজকালকার ভাষায় নতুন আরবিতে বলা হচ্ছে শতাব্দীর অর্থে, শতাব্দী 100 বছর, এটা নতুন আরবি। কিন্তু কোরআনের ভাষায় যেহেতু সেই কোরআন নাজল হওয়ার যুগে কারণ শতাব্দীর জন্য ব্যবহৃত হইতো না, সেই জন্য কারণ মানে বিশেষ একটা যুগ আর বিশেষ একটা যুগের মানুষ। তো আল্লাহ পাক বলছেন, আমি কত শত জাতিকে এদের পূর্বে ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করেছি? অথচ তারা তোমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল। হে কোরাইশরা, হে আরব মুশরিকরা, তোমাদের চাইতে বেশি শক্তিতে প্রবল ছিল তারা। হুম আসাদ্দ মিনহুম বাতশান, এদের চাইতেও বেশি, এই আরব মুশরিকদের চাইতেও বেশি তারা শক্তিতে প্রবল ছিল, ধারণ ক্ষমতায় তারা বড়ই শক্তিশালী ছিল। ফানাক্কাবু ফিল বিলাদ, সুতরাং তারা দুনিয়া চুষে বেড়াত, দুনিয়াকে তারা চষে বেড়াত, পৃথিবীতে তারা ভ্রমণ করেছে ব্যবসা বাণিজ্যের, মক্কার লোকেরা ব্যবসা বাণিজ্যের সফর করেছে, শাম দেশে চলে গেছে, দূর দূর পর্যন্ত চলে গেছে, মাসকে মাস সফর করেছে, চলে গেছে ইয়েমান দেশে, তারা সারা পৃথিবী ঘুরেছে আর অনেক কিছুই তারা দেখেছে, দুনিয়ার ক্ষেত্রে অনেক উন্নতি করেছিল। তার আগে যারা এসেছিল তারাও এইরকম ছিল। ফানাক্কাবু ফিল বিলাদ, তারা দুনিয়া চষে বেড়াত, হালমি মাহিস, কিন্তু পালাবার কি কোনো স্থান ছিল, পালাবার কি কোনো স্থান পেয়েছে, পাইনি। এ হচ্ছে একটি তাফসীর। আর কেউ কেউ বলেছেন ফানাক্কাবু ফিল বিলাদ হালমি মাহিস, এই ফানাক্কাবু ফিল বিলাদ মানে তারা দুনিয়া চষে বেড়াত আর তারা পৃথিবীতে বিচরণ করে বেড়াত, এই তাফসীর নয়, বরং এখানে বলা হয়েছে তাহলে তারা এই পৃথিবীতে কোনো ছিদ্র খুঁজুক। নাকাব মানে হচ্ছে ছিদ্র, আল্লাহর পৃথিবী থেকে আল্লাহর ক্ষমতার বাইরে চলে যাবে, তাহলে পৃথিবীর বাইরে যেতে হবে আত্মগোপনের জন্য, লুকিয়ে যাওয়ার জন্য। তাহলে ফানাক্কাবু ফিল বিলাদ, তারা পৃথিবীতে কোথাও গিয়ে ছিদ্র খুঁজুক আর তারা পালাবার চেষ্টা করুক। হালমি মাহিস, পালাবার কোনো স্থান আছে আল্লাহর জমিন ছাড়া আর কোনো জায়গায় পালিয়ে যাবে যেটা আল্লাহর জমিনের বাইরে হবে, এমন কোনো জায়গা আছে কি? হালমি মাহিস নেই। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা, নিঃসন্দেহে এতে অবশ্যই উপদেশ রয়েছে। কিন্তু কোরআনে কারীম থেকে উপদেশ কে নেবে? আল্লাহর বাণী থেকে উপদেশ নেবে? তারপরে প্রাচীন জাতিকে আল্লাহ পাক যে ধ্বংস করেছেন বহু জাতিকে, সেসব ঘটনাবলী থেকে কারা উপদেশ নেবে? লেমান কানালাহু কালবুন, যার জাগ্রত অন্তর রয়েছে, যার অন্তরে হৃদয় প্রাণ রয়েছে, চিন্তাশীল হৃদয় চিন্তা করে যে কেন ধ্বংস হইলো আদ জাতি, কেন সামুদ জাতি, কেন নূহ আলাইহিস সালামের জাতি, কেন ফেরাউন ধ্বংস হইলো, এই নিয়ে যারা একটু চিন্তা করে দেখবে, আর যারা মোটা খায় মোটা বুঝে ওইসব যা হয়েছে হয়েছে, ওইসব প্রাচীন যুগের কথা, অথচ সত্য কথা তারাও জানে, তারপর কোনো ভ্রক্ষেপ করল না, তাদের হেদায়ত হবে না, তাদের জন্য কোরআন উপদেশ হবে না। লেমান কানা লাহু কালবন, যার জাগ্রত অন্তর রয়েছে, আও আল কাসামা ওয়া শাহীদ, অথবা সে উপস্থিত হয়ে মনোযোগ সহকারে শুনবে, আল কাসামা সে কর্ণপাত করে মনোযোগ সহকারে শোনে, ওয়া শাহীদ তার শরীরও উপস্থিত আর তার মন মেজাজ উপস্থিত, এইরকম মনোযোগ সহকারে যে শুনবে তাকে কোরআনে কেরিম হেদায়ত দিবে। তাহলে বোঝা গেল কোরআনে কেরিমে যারা অর্থ বুঝে না, শুধু তেলাওয়াত করে খতম করে, আর কোরআনে কেরিমকে মনে করে যে এটা মৃতদের জন্য, জীবিতদের জন্য না, যেই দিন মারা যাবে সেই দিন কোরআনের প্রয়োজন, বাপ মারা গেছে এখন কোরআন খানি করতে হবে, তাহলে মৃতের জন্য কোরআন। আসলে আজকালকার মুসলিমদের অবস্থায় যদি হয় যে মুসলিমরাও অধিকাংশ মনে করে নিয়েছে কোরআনটা কি জন্য, মৃতদের জন্য, অথচ আল্লাহ কোরআন জীবিত অসৎ লোকদের সংশোধনের জন্য নাজিল করেছেন, মৃতের জন্য কোরআন না। সূরা ইয়াসিন এই জন্য আল্লাহ পাক বলেছেন লিউনজিরা মান কানা হাইয়ান, আল্লাহ পাক কোরআন এই জন্য নাজিল করেছেন যে যারা জীবিত আছে তাকে সতর্ক করতে চান। আরে আমি আপনি জীবিত, আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে, যে মারা গেছে ওর আবার কোরআন কি কাজে আসবে, যে মৃত লাশ পড়ে আছে ঘরে আর সারা রাত কোরআন তেলাওয়াত করেছে আত্মীয় স্বজন অথবা মোল্লারা, এটা তো ইসলামে নেই, তাড়াতাড়ি দাফন করতে হবে। তারপর দাফন করে দেওয়ার পরে বিশেষ দিনে হোক অথবা যে কোনো দিনে হোক ভাড়া করে নিয়ে এসে কোরআন পড়া, আর কোরআন পড়ে মনে করে আপনি কোরআন পড়বেন আর বক্সে দিবেন এই নাকি অন্যকে, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, সাহাবারা করেন। কোরআনে করিম জীবিতদের উপকারের উদ্দেশ্যে এসছে, মতের পর আমল কর্ম বন্ধ হয়ে যায়, সুতরাং আর কোরআন তাদের কোনো কাজ দেবে না। আর শোনার ক্ষমতা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আছে, যারা মনোযোগ সহকারে শুনবে, তাহলে শুধু হাফেজ হলে, শুধু কোরআন তেলাওয়াত করলে খতম করলে ফায়দা নেই, অর্থ বুঝতে হবে। আপনি যদি অল্পই সুরা আপনি পড়েন, অর্থ সহার বুঝেন, তাহলে তাতে আপনার উপকার হবে, অনেক সংশোধন হবে। ওয়ালাকাদ খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ পাক বলেছেন নিঃসন্দেহে আমি আকাশসমূহ আর পৃথিবী সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা আর এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছি, ফি সিত্তাতি আইয়াম ছয় দিনে, ছয় দিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওয়ামা মাসানা মিন লুগুব আর আমাকে এই আসমান জমিন আর সমস্ত সৃষ্টি সৃষ্টি করতে গিয়ে কোনো রকমের ক্লান্তি স্পর্শ করেনি। এতে খণ্ডন করা হয়েছে ইহুদিদের, আর বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এত বিশাল বিশাল সৃষ্টি পৃথিবীতে তার করেছেন, তাতে যখন ক্লান্ত হননি তাহলে আবার পুনরুত্থান আল্লাহর কাছে আবার কোন মুশকিলের কাজ হইতে পারে, এটাও শিক্ষা দেওয়া হয়েছে। কারণ ইহুদিদের ভ্রান্ত মতবাদ আল্লাহ সম্পর্কে বিয়াদুবি, আম্বিয়া রসুলগণ সম্পর্কে বিয়াদুবি, ভালো মানুষদের সম্পর্কে বিয়াদুবি, আর জুলম অত্যাচার, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। তো ইহুদিরা বলে থাকে যে ওরা শনিবারে বিশ্রাম করে, তাদের সেটা হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শনিবার, কেন, এই জন্য যে আল্লাহ রবিবারে সৃষ্টি করা শুরু করেছেন আর শুক্রবারে শেষ করেছেন, তো আল্লাহ শনিবারে আবার কি করেছেন, বিশ্রাম করেছেন, ক্লান্ত হয়ে গেছেন, এই বিয়াদুরা বলে আল্লাহ শনিবারে বিশ্রাম করে, সেই জন্য আমরাও শনিবারে ছুটি করব। এই জন্য আজকাল যেসব দেশে দুই দিন ছুটি, শনিবার রবিবার অমুসলিম দেশে, ফাসবির আলামা ইয়াকুলুন, সুতরাং হে নবী তুমি ধৈর্য ধারণ করো, আলামা ইয়াকুল ওই সব কথার উপর যা তারা বলে থাকে তোমার সম্পর্কে, ভ্রান্ত কথা বলে থাকে, কখনো পাগল বলে, কখনো জাদুকর বলে, কখনো গণক বলে, কখনো তোমার এই রচনা মিথ্যা গড়া কথা বলে, কত কি বলে, এবং আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে যা কিছুই বলুক এই কাফের মুশরিকরা, ফাসবির ধৈর্য ধারণ করো, আল্লাহ ধৈর্য ধরতে বলছেন, ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুয়িশ শামসি ওয়া ক্বাবলা আল গুরুব, এবং তোমার রবের তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তাসবিহ করো, প্রশংসার সাথে সাথে পবিত্রতা ঘোষণা করো, সুবহানাল্লাহ পড়ো, ক্বাবলা তুলুয়িশ শামস সূর্য উদয় হওয়ার পূর্বে, ওয়া ক্বাবলা আল গুরুব আর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে, ওয়া মিনাল লাইলি আর রাতের কিছু অংশেও আল্লাহর প্রশংসার সাথে সাথে তাসবিহ করো, পবিত্রতা ঘোষণা করো, অমিনাল লাইলি ফাসাব্বিহু আর রাতের কিছু অংশেও তার পবিত্রতা ঘোষণা করো। এই আয়াতটুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ অক্ত সলাত যে ফরজ করেছেন মেরাজে তার দিকে ইঙ্গিত করেছেন, কোরআনে কারিমে কোন আয়াত স্পষ্ট কথা বলা নাই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এইভাবে পাঁচ ওয়াক্ত আর সতেরো রাকাত ফরজ কোথাও বলা নেই। আচ্ছা কি কোথাও নেই? তাহলে ওইসব লোকেরা গোমরা পথভ্রষ্ট যারা বলে আমাদের জন্য কোরআন যথেষ্ট, আহলে কোরআন নিজেদেরকে যারা বলে আর তারা রসুলের হাদিস মানবে না, তারা কখনো মুসলিম হইতে পারে না। কারণ কোন একটি ইসলামের বিধান পালন করা সম্ভব নয় শুধু কোরআনে করিম দিয়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলাহু মা'হু, নিশ্চয়ই শুনে রাখো আমাকে কোরআনও দেওয়া হয়েছে আর কোরআনের মতো আরও এরকম দেওয়া হয়েছে। আর তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যেমন কোরআন মানা ফরজ তেমন হাদিস মানাও ফরজ। কোরআন না মানলে, অমান্য করলে যেমন কুফুরি হয়, তেমনই হাদিস অস্বীকার করলেও কুফুরি হয়ে যায়। তাহলে সূর্য উদয়ের আগের নামাজ হচ্ছে ফজর নামাজ, আর সূর্য অস্ত হওয়ার আগের নামাজ হচ্ছে জোহর, আর আসর নামাজ তিন ওয়াক্ত হয়ে গেল। আমিন আল্লাহ রাতের অংশে, রাতের কিছু অংশ আল্লাহ বলেছে, অর্থাৎ মাগরিবের সালাত আর এশার সালাত, এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা হয়ে গেল। ও আদবার সুজুদ, আর নামাজের পরেও তুমি তাসবিহ করো। এই নামাজের পরে তাসবিহ করো মানে কি? একটি তাফসীর হচ্ছে যে নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34, অথবা 33 পড়ে 100 পুরা করালা, ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, এছাড়াও যে সব জিকির আজকার রয়েছে ফরজ নামাজের পরে সেগুলিকে বোঝানো হয়েছে। আর কেউ কেউ বলেছেন তাফসীর করতে গিয়ে সালাফগণের যে নামাজের পরে মানে মাগরিবের যে ফরজ নামাজ হলো তারপরে সুন্নাত পড়ব। আদবারা সুজুদ মানে আদবারা সলাহ, সেজদা বলে সলাৎ নামাজকে উদ্দেশ্য করে। নামাজের পরে তোমরা তসবিহ করো মানে সুন্নত নামাজ পড়া, সুন্নতের দিকে ইঙ্গিত করা হয়েছে, আল্লাহ ভালো জানেন। ওয়াস্তামে ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এরশাদ করছেন যে আরো শোনো, ইয়াউমা ইউনাদিল মুনাদি, যেই দিন ঘোষণাকারী ডাক দেবে, মিন মাকানিন করিব, নিকটবর্তী স্থান থেকে, কিয়ামতের দিনে এমন একটা ডাক আসবে যেই ডাকটা সকলেই শুনবে, কিন্তু সকলে মনে করবে আমার পাশ থেকে কেউ ডাকছে, খুঁজে পাচ্ছে না যে কোথা থেকে আওয়াজটা আসছে। আজকে মানুষ যদি এরকম যন্ত্রের ব্যবস্থা করে নেয় যে যখন সতর্ক সাবধান করা হয় আর বাঁশি বাজানো হয় তখন মনে হয় যে সব জায়গায় তো ওই আওয়াজ আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিয়ামতের জন্য ডাক দেওয়া হবে, সিংহায় ফুকের সাথে সাথে সব জায়গা থেকে এই সিংহার ফুক আসছে। ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরে কাফের আয়াত নম্বর 42 ইরশাদ করছে, ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ, স্মরণ করো ওই দিনকে, অর্থাৎ এই কিয়ামতের দিবসকে, বিচার দিবসকে, যেই দিন বিকট শব্দ শুনবে, বিল হাক, প্রকৃতই মানে আসলেই সেই শব্দ, সিংহার ফুক, সিংহার ফুককে বোঝানো হয়েছে এই সাইহা দিয়ে, সেই দিন সকলে শুনবে। যালিকা ইয়াউমুল খুরুজ, সেটা হবে কবর থেকে বের হওয়ার দিন, সেটা হবে কবর থেকে বের হওয়ার দিন। আর প্রত্যেকে কবর থেকে যে যেখানে মারা গেছে সে তার দাফন হোক, কবর হোক, অথবা জ্বালিয়ে দেওয়া হোক, অথবা পানিতে ভাসিয়ে দেওয়া হোক, অথবা কোথাও ধ্বংস হয়ে যাক, যেখানেই থাকুক মাটিতেই গিয়েছে, যে যেখানে ধ্বংস হয়েছে, মারা গেছে, পচেছে, সরেছে, সেখান থেকে ইয়াউমুল খুরুজ, এটা হবে বের হওয়ার দিবস, আসতে হবে বেরিয়ে। এই নয় যে পুনর্জন্মের বিশ্বাস, পুনর্জন্মের বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস। এই ভ্রান্ত ধারণা রয়েছে যে মানুষ যদি ভালো মানুষ হয় তাহলে নিচু শ্রেণীর মানুষ উঁচু শ্রেণীর মানুষ হয়ে জন্মাবে, আর যদি আগের জন্মে সে ভালো মানুষ ছিল কিন্তু পরে খারাপ কাজ করেছে তাহলে চোর চাণ্ডাল হয়ে জন্মাবে, অথবা গরু ছাগল হয়ে জন্মাবে, অথবা কুকুর শৃগাল হয়ে জন্মাবে। এটি ভ্রান্ত আকীদা। এই শিক্ষা কোনো নবী রাসূল দেননি, এই শিক্ষা আল্লাহ প্রদত্ত শিক্ষা না। আর এইটাই যদি হয় তাহলে তো বোঝা যাচ্ছে না যে কার কি হচ্ছে না হচ্ছে, আর কে অসৎ ছিল, কার শাস্তি হইল না হলে কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আখেরাতের প্রতি ঈমানের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে শিখিয়েছেন, আর সমস্ত নবী দিয়ে এই মৌলিক আকীদা শিখিয়েছেন পরকালের কথা, তাতে স্পষ্ট উঠবে, চূড়ান্ত ফয়সালা হবে, আর সকলে দেখতে পাবে যে আমার উপর অন্যায় করেছিল সুতরাং এর শাস্তি অমুক পেল, আমার সাথে বেঈমানি করেছিল তার আমি বিচার আমি পেয়ে গেলাম, এ অন্যায় কাজ করেছিল খুন করেছিল তার বিচার হয়ে গেল, এ নামাজ ছেড়েছিল তার বিচার হয়ে, এ শিরিক করেছিল তার বিচার হয়ে গেল, কিয়ামতের দিনে সব স্পষ্ট হবে। এই আখেরাতের আকীদায় মানব জাতির সংশোধন করতে পারে। পরকালে যদি বিশ্বাসী না হয় তাহলে কোনো মানুষ সৎ হইতে পারে না। যদি কিছু সময়ের জন্য হয় তো লোক দেখানোর উদ্দেশ্য থাকবে, অথবা মানবতা বিবেকে বাধা দেয় সামান্য কিছু করার জন্য, চোখের আড়ালে সুযোগ পেলে অন্যায় করে ফেলবে, কারণ এখন আর কোনো মানুষ দেখছে না, সুতরাং সমাজের ভয় নেই, আর লোভ সামলাতে পারলো না। কিন্তু একজন মুমিন মানুষ যে কোনো সময় যতই সুযোগ পেয়ে যাক না কেন, পাপ করার আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, জবাবদেহি করতে হবে, সুতরাং তার দ্বারা কখনো পাপ হইতে পারে না। যেমন ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর চান্স পাওয়ার পরেও জেলে থাকাকে তিনি প্রাধান্য দিয়েছেন, কিন্তু রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি, আল্লাহ আমার কাছে জেল এই পাপ চাইতে প্রিয়। কয়েক বছর জেলে থাকলেন। তো এইভাবে মুমিনের সংশোধন হইতে পারে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না নাহনু নুহি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসির, নিঃসন্দেহে আমি মানুষকে জীবন দান করি, ওয়া নুমীত আর আমি মৃত্যু দিই, ওয়া ইলাইনাল মাসির আর আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, আবার আল্লাহ পাক মওত দেবেন, আর একবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছেন আর এক আয়াতে, আমি মাটি থেকে সৃষ্টি করেছি, কিছুই ছিলে না তুমি, অফিহা নুঈদুকুম, আবার মাটিতেই ফিরিয়ে দেবো, পচিয়ে সরিয়ে দেবো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকে পুনরায় তোমাকে বের করে নিয়ে আসবো। ইয়াওমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরা যালিকা হাশরুন আলাইনা ইয়াসির, স্মরণ করো ওই দিনকে যেই দিন মাটি দীর্ণ বিদীর্ণ হবে, তাশাক্কাকুল আরদ, মাটি ফেটে উঠবে, প্রত্যেক কবরের মাটি আর প্রত্যেক জায়গায় মানুষ দাফন হয়েছে হয়তো বহবে কিয়ামত পর্যন্ত অধিকাংশ জায়গায়। ইয়াওমা তাশাক্কাকুল আরদ, যেই দিন মাটি বিদীর্ণ হবে, আনহুম এই মানুষদের থেকে যে মানুষরাকে দাফন করা হয়েছে বা মাটিতে মিশে গেছে, আর সেরা আন তারা, তখন কবর ফেটে উঠলেই ছোটাছুটি শুরু করবে, সেরা আন দ্রুত ছুটবে, যালিকা হাশরুন আলাইনা ইয়াসির, এই একত্রীকরণ আমার জন্য খুব সহজ। আল্লাহ বলছেন এইভাবে একত্রিত করা আর আমার হিসাব নেওয়া এটা বড়ই সহজ, বড় সহজ। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াইদ, আল্লাহ বলছে আমি আল্লাহ বেশি জানি এই লোকদের সম্পর্কে, এই কাফের মুশরিকদের সম্পর্কে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যা তারা বলে থাকে, এরা যা বলে তোমার সম্পর্কে, যা বলে দীন সম্পর্কে, যা বলে আল্লাহ সম্পর্কে, সব কিছুই আমি জানি। মানুষ যে যা বলে যে যা করে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন। ওমা আনতা আলাইহিম বিজাব্বার, হে নবী তুমি তাদের ওপর কোনো জবরদস্তিকারী নও, জবরদস্তি করে তুমি একে সঠিক রাস্তায় নিয়ে চলে আসবে, আপনজন প্রিয়জন একে কেন জাহান্নামে যেতে দেব, জবরদস্তি করে নিয়ে চলে আসতে পারে তাও পারবে না, জবরদস্তি করে কোনো মানুষের সংশোধন করবে সেটা তোমার হাতে নেই, আর তোমার রাজত্ব মানুষের হৃদয়ের ওপর নেই যে কারো হৃদয়কে পাল্টিয়ে দিবে, এটাও তোমার ক্ষমতা, এটা আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলমিনের দুই আঙ্গুলের মাঝে মানুষের হৃদয় রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। সুতরাং বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কালবি আলা দিনিক, আমার অন্তরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। ওমা আনতা আলিম বে জব্বার, তুমি তাদের উপর জবরদস্তি করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন জন আবু তালিব, এর চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ হয়তো ছিল না, কুফুরি অবস্থায় মারা যাচ্ছে, অনেক চেষ্টা করছেন সারা জীবন ধরে কিন্তু পারলেন না। ফাযাক্কির বিল কোরআন, হে নবী তুমি উপদেশ দাও কোরআন দ্বারা, কোরআন দ্বারা আল্লাহ পাক উপদেশ দিতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ সম্বোধন করেছেন, আর পরোক্ষভাবে আমাকে আপনাকে প্রত্যেক মুসলিমকে সম্বোধন করা হয়েছে যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, সুতরাং তোমরা ভালোর দিকে আহ্বান করবে আর মন্দ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে, সেটা হচ্ছে কোরআনের দাওয়াত, কোরআন দিয়ে উপদেশ দেওয়া। ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে তুমি উপদেশ দাও, মাই ইয়াখাফু ওয়াইদ, এই রকম লোকদেরকে যারা আমার শাস্তিকে ভয় করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তিকে ভয় করে তাদেরকে উপদেশ দাও। কেন বললেন? সকলকে উপদেশ দেওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু যারা ভয় করে তারাই যেহেতু উপকৃত হবে, তারাই সেখান থেকে লাভবান হবে, তারাই সেই ডাকে সাড়া দেবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল বিশেষ করে ওদের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ পাক সূরা বাকারা শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনে কারীম দিক নির্দেশনা হেদায়াত রাস্তা দেখায় কাকে, সংযতদেরকে, যারা পাপ মুক্ত তাদেরকে, পাপ মুক্ত হতে চাই তাদেরকে, যারা গুনাহ থেকে বাঁচতে চায়, অন্যায় অপরাধ থেকে বাঁচতে চায় তাদেরকে, যারা সংশোধনের জীবন চায় তাদেরকে, যারা সৎ জীবন যাপন করতে চায় তাদেরকে কোরআন হেদায়ত করবে। এই জন্য বলা হয়েছে যে কোরআন তাদের উপকৃত করবে, আর অন্যরা যারা পাপ থেকে বাঁচতে চায় না তারা উপকৃত হয় না, তাদেরকে উপদেশ দিলেও তারা উপকৃত হবে না, অন্ধের মতো থেকে যাবে। এখানে সূরা কাফের তাফসীর শেষ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আমাদের হিসাব যেন পরকালের সহজ করে দেন। অল্প সময় আছে, আপনারা যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারবেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাদের আকীদা আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা শাস্তি সম্বন্ধে কি বলা আছে? যারা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা রাখে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকীদা। কিন্তু তাদের অজ্ঞতা দূর হয়েছে কিনা, তাদের জানার সুযোগ সুবিধা হয়েছে কিনা, এর উপর নির্ভরশীল তাদের কুফরি। যদি তাদের জানার সুযোগ সুবিধা পেয়েছে তারপরেও অমান্য করলো, আল্লাহ পাকের আয়াত আসলো, রসুলের হাদিস আসলো, তারপরে অমান্য করলো, তাহলে তো তাদের উপর আল্লাহ পাকের দলিল প্রমাণ কায়েম হয়ে গেছে, তাদের কাছে কোনো ওজর নেই যে এই গুমরাহি ক্ষেত্রে আল্লাহ পাকের আজাব থেকে তারা পরিত্রাণ পাবে। দুটোতে পার্থক্য আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এটি কুফরি কথা, ইসলামের কথা নয়। কিন্তু যে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে সে কাফের কিনা যদি প্রশ্ন করেন, তখন বলবো যে তার কাছে জ্ঞান পৌঁছেছে না পৌঁছেনি। যদি পৌঁছে থাকে আর তারপর অমান্য করে তাহলে সেটা হুকুম হতে পারে। তারপরে এটা আমভাবে যে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে এক সাধারণ কথা, আম কথা, তখন ওই বিশেষ ব্যক্তি সম্পর্কে কুফরির ফতোয়াবাজি করা যাবে না। এখানেই সাধারণ লোকেরা, অল্প বিদ্যা লোকেরা ভুল করেছে। হতে পারে তার সংশয় দূর হয়নি এখনো, আপনি ওইভাবে বুঝাইতে পারেননি, যদি এক একটু হয়তো আয়াত পড়েছে কিন্তু ওর অপব্যাখ্যা করে দিয়েছে, অর্থ বিকৃত করে দিয়েছে, যার ফলে সংশয় দূর হয়নি, সন্দেহ দূর হয়নি, বিষয়টা ক্লিয়ার হয়নি। এই জন্য কোনো বিশেষ ব্যক্তিকে কোনো এই রকমের কুফুরি আকিদা তার মধ্যে থাকলেও কাফের বলা যাবে না। আর অন্য প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলেন জি শেখ, আমরা জাহান্নাম ও জান্নাত সম্পর্কে জানলাম, তো আমার প্রশ্ন হলো যে যারা জান্নাত ও জাহান্নামে প্রবেশ করবে তাদের অ্যাকচুয়াল অবস্থাটা কি হবে, তাদের রূপ বা তাদের কি অবস্থা থাকবে? জান্নাতের আর জান্নাতিদের বিবরণ, বিস্তারিত বিবরণ রয়েছে। আমাদের ভাই জিজ্ঞাসা করে যারা জান্নাতে যাবে তাদের অবস্থা কি হবে, জাহান্নামে এদের কি অবস্থা হবে, এইটা লম্বা প্রশ্ন। এর উপর আমার পাঁচটা ছয়টা বক্তব্য দিয়ে ডিটেলস আলোচনা হয়নি প্রত্যেকটার উপর, জাহান্নাম ও জাহান্নামী, জান্নাত ও জান্নাতি। সুতরাং এটা একটা বড় প্রশ্ন। তবে জান্নাতিদের আয়ু সম্পর্কে যদি জিজ্ঞেস করেন, তাদের আয়ু 30-33 মধ্যে হবে, এইটা হচ্ছে সবচেয়ে পূর্ণ আয়ু। আর সৌন্দর্য যেমন সৌন্দর্য হইতে পারে জান্নাতের সৌন্দর্য, তাদের নিয়ামত লাহম্মা ইয়াশা ওয়া নাফিহা, আল্লাহ বলছেন যা চাইবে তাই পাবে, সেখানে কোনো কিছুর ঘাটতি থাকবে না, কেউ হীনমন্যতায় ভুগবে না যে আমি কারো চাইতে ছোট আছি, যে নিচু স্তর আছে সেও টের পাবে না যে আমি অনেক নিচে আছি, আমার উপরে অনেকে আছে। সময় শেষ হয়ে গেছে, এখানেই আমাদের আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।